الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله ذلكم وصاكم به لعلكم تتقون جاوده الحمد والسلام جاوده الخشمش وارضنا এই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে চট্টগ্রাম মহানগরীর পথের স্টিল মিল এলাকায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পজিশনে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ার দাওয়াত দেওয়ার তৌফিক দান করেছেন। উনি এখানে আজকে প্রথম জুমা আমাদেরকে অংশগ্রহণ করার সুযোগ দান করলেন, সেগুলো আমি নিজের পক্ষ থেকে এবং সুপেন্দ্র সম্মেলনের পক্ষ থেকে আল্লাহকে শুক্রিয়া আদায় করছি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। গুরুত্বপূর্ণ সূরার নাম এখানে 151 থেকে 55 পর্যন্ত 10টি হারাম বিষয়ে আলোচনা করা হয়েছে। উপরে যেগুলো কথা আমরা বলে এলাম, হে মানুষ শুনে রাখো, অধিকাংশ ক্ষেত্রে করেন দেখুন আমরা, কিন্তু এটা আমার রাস্তা এবং এটাই সরল পথ। এর বাইরে যদি তোমরা যাও অনুসরণ করলে কি হবে, আল্লাহ রাস্তা থেকে তোমাদেরকে বিচ্যুত করে ফেলবে। তোমাদেরকে আল্লাহ এই ব্যাপারে ওসিয়াত করছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ উপদেশ কথা, আমার পিতা আমার মাতা দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে, শেষ কথা যেটা বলে যাচ্ছে এটাই আমার জীবনের সবচেয়ে বড় জিনিস, তাই না? এজন্য ওটাকে বলে ওসিয়াত। আর আল্লাহ বলছেন কমবে, আল্লাহ তোমাদেরকে এই ব্যাপারে ওসিয়াত করলেন, তার মানে অত্যন্ত জোরালো ভাবে বললেন, আল্লাহ তো মরে যাবে না, আল্লাহ হাইয়ুম কাইয়ুম, আল্লাহ বান্দাদের উদ্দেশ্যে বলছেন এটাই তোমাদেরকে আমি সবচেয়ে জোরালো শেয়ার করলাম, আল্লাহ কোন থাকুন যাতে তোমরা মোত্তাকি হতে পারো, আল্লাহ ভীরু হতে পারো। কতটা ভাব ভাষা সারগর্ভতা সব কিছু চিন্তা করলে এই একটি আয়াতই যথেষ্ট বান্দার জন্য, তাই না? কিছুই লাগে না। আল্লাহর পথ সিরাত মুস্তাকিম, সে পথ কোথায় আছে? কোরআন এবং হাদিসে কোথাও আছে নাকি? যদি কেউ বলে কোরআন হয়েছে বাইরে আল্লাহর পথ আছে, তো বুঝতে আসলে নিজে বুঝেন না। যদি বাইরে থাকতো তাহলে আল্লাহ পাক নবী পাঠাতেন না, নবীর মাধ্যমে তিনি বান্দাকে শুনিয়েছেন এটাই আমার রাস্তা, এটাই আমার পথ। আল্লাহ রাসূলের মৃত্যু হয়ে যাবে তো বুঝতেই পারছেন, উনি নিজেই বুঝতে পারছিলেন যে মক্কা বিজয় হয়ে গেল, এখন তার আমার থাকার দরকার নেই। সারা আরবের কর্নার থেকে সারা দিতে লোক আসছে, দলে দলে এসে মুসলমান হয়ে যাচ্ছে। একবার ইয়ামান থেকে 700 মানুষ মদিনায় আসছে, কেউ লা ইলাহা ইল্লাল্লাহ কেউ আল্লাহু আকবার বলতে বলতে আনন্দের সঙ্গে সব মসজিদে নববীতে ঢুকছে। 700 মানুষ, আল্লাহ রসুল এত খুশি হয়েছিলেন, এত খুশি হলে কোন প্রতিনিধি দলের জন্য হন, উনি মসজিদ থেকে বেরিয়ে চলে আসছেন। আতাকুম এমানিয়ন আল ইমান মা এমানিয়া আল হিকমত মা এমানিয়া, তোমাদের কাছে এমনই এসে গেছে আরাক্ক কুলুবান, অন্তর খুবই নরম, হিকমত অর্থাৎ প্রজ্ঞা এমানিদের মধ্যে আছে, এত আনন্দিত তিনি হয়েছিলেন। কিন্তু আল্লাহ রসুল আনন্দে উচ্ছ্বাসে বেরিয়ে চলে আসছেন, ওদের কাঁদছেন কিন্তু ওমর ইবনে আব্বাস, অনুরোধ আব্বাস কি ব্যাপার আপনার কাঁদছেন এই আনন্দের দিনে? হ্যাঁ, যখন পূর্ণতা পাওয়া যায় আর তো কিছু দরকার হয় না, ঠিক না? একটা জিনিস পূর্ণ হয়ে গেছে, এখন তার দরকার হবে। ইসলাম বিজয় লাভ করেছে, সমস্ত আরবে ইসলাম বিজয়ী দিন, পার্সিক সম্রাট রোম সম্রাট সবাই ইসলামকে ভয় পাচ্ছে, আজকে তার নবীর থাকার তো প্রয়োজন নাই। এর মধ্যে আমরা নবীর মৃত্যু সংবাদ পাচ্ছি, সাংঘাতিক কথা, বিদায় ভাস করছেন আরাফাত ময়দানে, পরের দিন অর্থাৎ কুরবানের দিন এই মুতাশিকের মধ্যে পড়তে দিলে সূরা নাসর নাজিল হয়ে গেল, খুবই খুশির খবর যখন তোমার কাছে এসে গেছে আল্লাহর সাহায্য এবং বিজয়। ও আয়াত নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, এবং তুমি দেখছো জনগণ তোমার দিনের মধ্যে প্রবেশ করছে দলে দলে। সাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, অর্থাৎ তুমি এখন আল্লাহ পাকের গুণগান করো এবং বেশি বেশি ক্ষমা প্রার্থনা করো। ইন্নাহু কানা তাওয়াবা, তিনি হচ্ছেন সবচেয়ে বেশি তওবা কবুলকারী। এই সূরার ব্যাখ্যা কি? ওমর ফারুক বলছেন জলিল কদর সাহাবী যারা ছিলেন সবচেয়ে বয়স্ক সাহাবী আব্দুর নাহব বা অন্যরা সবাইকে ডেকে নিয়ে বসে গেছেন, এই তোমরা বলো তো এই সূরার ব্যাখ্যা কি হবে? আল্লাহ পাক যে সূরা আজকে নাজিল করলেন বিদায়ের দিনে, গতকালকে আল্লামা আকমদুল্লাহ নাজিল হয়েছে যে আজকে আমি তোমাদের জন্য ইসলামকে পরিপূর্ণ করে দিলাম, তোমাদের উপর আমার নিয়ামতকে সম্পূর্ণ করলাম এবং তোমাদের জন্য ইসলামকে দিন হিসাবে আমি মনোনীত করলাম। এই আয়াত গতকালকে নাজিল হলো আরাফার ময়দানে সন্ধ্যাবেলা, আর আজকে আমার এই আয়াত নাজিল হলো, ব্যাখ্যা কি? সবাই এখন বলছে, ওমর ফারুক বলছে এই ইবনে আব্বাস তুমি বলো তো, ইয়ং সাহাবি, একটু মন চোখ টাঙাটানি করছে সবাই, বিশেষ করে মুরব্বী সাহাবি যারা বলছেন এই বাচ্চা ছেলেকে আমাদের মধ্যে আপনি ঢোকালেন এটা কেমন হলো? ওমর বলছে একটু পরে জানতে পারবো এবার বাচ্চা ছেলে নাকি, বয়সে বাচ্চা কিন্তু ব্রেনে বাচ্চা না। ইবনে আব্বাস বলে দিল সারা দেশ ভেঙে পড়েছে ইসলামের দিকে, এখন তো নবীর থাকার দরকার নেই, এখন তোমার এই পারবা, তাই না? অবস্থা ব্যাখ্যা তাই হচ্ছে না? আল্লাহ রসুল ফজরের সালাত আদায় করছেন, গোসলের দিকে ফিরে বসছেন, এরপর সারিয়া বলছেন আপনি আমাদেরকে আরো আরো বেশি ওসিয়াত করুন, আল্লাহর রাসূল বললেন আসসামাই ওয়া তাআ ওয়াইন কানা আবদান হাবশিয়া, তোমাদের নেতার প্রতি কথা শ্রবণ করো এবং তার আনুগত্য করো, যদি সে হাবশি গোলামও যদি হয়। দুই নম্বর, আমার পরে তোমরা যারা বেঁচে থাকবে তারা বহু মতভেদ দেখতে পাবে। তোমাদের উপরে অবশ্য কর্তব্য হবে আমার সুন্নতের উপরে আমল করা এবং আমার খলাফা রাশেদিনের সুন্নতের উপরে আমল করা। তামাসসাকু বিহা ওয়া আদু আলাইহা বিন নাওয়াজিল, তোমরা কঠিন ভাবে এগুলো আঁকড়ে ধরবে এবং মাড়ি দাঁত দিয়ে কামড়ে ধরবে। তিনটা কথা হচ্ছে, তোমাদের অপরিহার্য হলো আমার সুন্নত এবং আমার খোলাফা রাশেদিনের সুন্নত আমল করা, একটা হলো। এরপর বলা হচ্ছে কঠিন ভাবে আঁকড়ে ধরবে, দুটা হলো। এরপর বলা হচ্ছে মাড়ির দাঁতে কামড়ে ধরবে, তিনটা। উনি কেন তিনটা বললেন? তার সামনে যারা বসালে তারা তো তার জন্য জীবন দিতে প্রস্তুত, ঠিক না? অথচ ভবিষ্যৎ চিন্তা করে বলে দিলেন যেমন জমরা আসবে মানুষ এত বেশি বুদ্ধিমান হয়ে যাবে, নবীর উপরে নবতি থাকবে, অতি বুদ্ধিমান তারা উপকার হয় ক্ষতিও হয়, তারাই সর্বনাশ করে দেবে। অর্থাৎ তখন মাড়ির দাঁত দিয়ে কামড়ে ধরবে, মানে মাড়ির দাঁত দিয়ে কামড়ে ধরলে সাধারণত ছিটকে যায় না, দাঁত উপড়ে যাবে কিন্তু ওই জিনিসটা আলাদা হবে না। এটা কেন বললেন? যখন সুন্নত উঠে যাবে, সুন্নত থাকবে না, যে জগাটা গায়ে দিয়ে আসি এর গায়ে তালি মারতে মারতে এত তালি হয়ে যাবে যে আসল জমা কোনটা চেনা যাবে। সেরকম বেদাত ভরছে একটা ইসলাম, আসলাম তো ড্রেন দেখলাম দুনিয়ার ময়লা গান্দা, ড্রেন মানে কি ময়লা সাফ করা জায়গা, এখানে ড্রেন মানে ময়লা ভর্তি হওয়া জায়গা। ইসলাম ওরকম ময়লা ভর্তি একটা দিনে পরিণত হয়ে যাবে, খবর দেওয়া যদি বাঁচতে চাও কি আমাদের মাঠে মৃত্যুর পরে, তখন তোমরা আমার সুন্নতকে দাঁত দিয়ে কামড়ে ধরো। এখন তো সেই যুগ আসেনি, বেদাতেই সুন্নত হয়ে গেছে, সেরকটাই তৌহিদ হয়ে গেছে। এবং যুক্তি দিয়ে দিয়ে এমন এমন যুক্তি দিয়ে আপনাকে বোঝানো হবে, ও তো বুদ্ধি ভাই আমাদের মাথায় আসে দুনিয়ার যুক্তি। এমনকি মিলাদের পক্ষে কোরআন থেকে আটটা দলিল দিয়েছে আর বারোটা সহি হাদিস দিয়েছে বুখারী মুসলিমের সাথে, বই লিখে আমার কাছে পাঠাইছে রাশাই। আপনি তো মিলাদ প্রসঙ্গে বই লিখছেন, মিলাদ বেদাত বলেছেন, এই দেখেন মিলাদ একবারে কোরআন দ্বারা প্রমাণ। কি বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন না ইন্নাল্লাহ বলবেন? মিলাদের জন্মই হলো আল্লাহ রাসূলের মৃত্যু 600 বছর পরে, ওটা এখন কোরআন দিয়ে প্রমাণ হয়ে যাবে। এবং বড় বড় মুক্তি সব ছোট বড় ব্যাপার না। আমরা তাদের কাছে গেলি হাতির কাছে ছাগলের বাচ্চা মনে হবে, বাপরে বাপ, পোশাক আশাক চেহারা সুরত দেখে ভয় লেগে যাবে। এটা আল্লাহ রবি জানতেন, সেজন্য তিনি বলে দিচ্ছেন ইন্না মিন ওয়ারাইকুম জামানা সাবরিন লিল মুতামাসসিকি ফীহা আজরু 50 শাহীদাম মিনকুম, তোমাদের পরে এমন একটা যুগ আসছে কঠিন যুগ, সাবরন মানে ধরে জীবিত রেখে যাকে হত্যা করা হয় একে কুতিলা সাবরন বলা হয়। আমাদের যেন ফাঁসি দিয়ে মারে দেখেন না, একে বলে কুতিলা সাবরন। এমনটা জামানা সাবরন আসছে তোমাদের সামনে যেখানে জীবন্ত সুন্নতকে কবর দেওয়া হবে। সেই সময় লিল মুতামাসসিকি ফীহা, সেই যুগে যদি একজন লোক আল্লাহ নবীর সুন্নতকে কঠিন ভাবে আঁকড়ে থাকে, মনে রেখে দিও ফালাহু আজরু 50 শাহীদাম মিনকুম, তোমাদের মতো সাহাবীদের 50 জন সাহাবীর শাহাদাতের চাইতে ওই সুন্নত আঁকড়ে ধরা বেশি গুরুত্বপূর্ণ হবে সেদিন। সুবহানাল্লাহ, এই যুগে আর সাহাবীদের পাওয়া যাবে না। এই যুগে সুন্নত আঁকড়ে ধরেই 50 জন সাহাবীর চাইতে নেকি নেওয়ার আকাঙ্ক্ষা যদি কারো থাকে, তাকেই আসতে হবে এই মসজিদে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের জীবন গড়ার দাওয়াত নিয়ে। ঠিক, কঠিন আপনারা যে কাজ করে ফেলেছেন, আল্লাহ আমাদের বিশেষ রহমত চিড়িয়াখানা শহরের উপরে, যে এখানে আব্দুর রহমানের ফ্যামিলির উপরে আল্লাহ বাক সেই রহমত নাজিল করেছেন, তারা স্বেচ্ছায় এই জমি সহ এখানে সব দান করেছেন এবং শুধু দানই করেন নাই, তিনি আমাদের সংগঠনের নামে এই জমিটা লিখে দিয়েছেন। কারণ চিরদিন আব্দুর রহমান বেঁচে থাকবে না, চিরদিন ডক্টর গালে বেঁচে থাকবে না, সংগঠন থাকবে, কেউ না কেউ তো থাকবে, লক্ষ লক্ষ হারালে মুসলমান সব কি মরে যাবে নাকি? সংগঠন থাকলে কেউ না কেউ এটাকে দেখাশোনা করবে, সেই আশা নিয়ে তিনি অত্যন্ত দূরদর্শিতা পরিচয় দিয়েছেন। আমি তাকে বলেছি বাবা আজকে তোমার বাড়িতে গেলে হয়তো দুজন পাঁচজন মেহমান আমরা খেতাম, পোলাও বিরিয়ানি খাওয়া হয়েছে। আজকে মসজিদে যত মুসল্লি এসেছে সবাই কিন্তু আল্লাহর মেহমান। এই মেহমানরাই তোমার কবরের সাথী হবে, বাড়ির বিরিয়ানি খাওয়া মেহমান দিয়ে কাজ হবে না। তুমি কি এদের দোয়া চাও না? আল্লাহ আমাকে সে তৌফিক দান। বাবা তোমার আরো ছয় শত জমি আছে, পুরোটাই মসজিদে দিয়ে দেওয়া, একটা সুন্দর ফুল ফুলের মার্কাজ হয়ে যাক এখানে। সে রাজি হয়েছে, তার আব্বা পজিটিভ মুভমেন্ট বলেছে নাকি শুনলাম। আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ তাদের অন্তর টাকা যেন আল্লাহর জন্য খুলে দেন। আর আপনাদের উপরে আমার নসিহত থাকবে, আপনারা এই মার্কাজটাকে বাঁচিয়ে রাখবেন। কোন অবস্থায় এটা যেন বেদাতের মার্কাজ না হয়, শিরকের মার্কাজ না হয়। অসংখ্য মসজিদ আছে চট্টগ্রাম শহরে, অসংখ্য মসজিদ আছে বিভিন্ন শহরে। মানে এখন টাকা লাগানোর সাথে অভাব নাই, বিল্ডিং বা বিল্ডিং চলে যাচ্ছে। মনে করে একটা মসজিদ বানালেই জানলাতে ঘর পেয়ে যাবো, অত সস্তা না। যে মসজিদে বেদাত হয় ওই মসজিদ কোশ্চিন কেন জানলাতে ঘর দেবে না? যে মসজিদে হকের আওয়াজ ওঠে, যে মসজিদে পবিত্র কোরআন ও সহি আসছে, আলোকে ইবাদত বন্দেগী হয়, ওই মসজিদই আপনাকে জানলাতে ঘর বানিয়ে দেবে। বেদাত করার জন্য মসজিদ নয়, সালাম ফিরিয়ে হলে বসে এক এক ঝুড়ি জিলাপি চলো মিলাদ আরাম হয়ে যাবে, এর নাম মসজিদ নয়। ওটা ওটা তো দারুল বেদাত ওয়া শিরক। অতএব সাবধান, এই মার্কার জন্য বেঁচে থাকে। আপনাদের সবার প্রতি আমার আন্তরিক আবেদন রইল, আল্লাহর কাছে প্রার্থনা রইল, আল্লাহ পাক এই মাটি তাকে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের মার্কাজ হিসেবে কবুল করে নেন। আস্তে বলো, আল্লাহ শুনছেন, আল্লাহ দূরে নাই। আপনি কোন অন্তর থেকে বলছেন আল্লাহকে, ওই অন্তরটা দেখছে। আল্লাহ আওয়াজ শুনছেন না, আল্লাহ দেখছে আপনার অন্তরে কি বলছে। যে অন্তরে কথা যদি হয় আল্লাহ তুমি কবুল করো, অবশ্যই অবশ্যই আপনার আল্লাহ কবুল করবেন। তিনি বেশি বেশি তওবা কবুলকারী এবং বেশি বেশি সবার চাইতে তার অন্তর বেশি নরম, রহম দিল। অর্থাৎ আপনারা যদি অন্তর থেকে আল্লাহকে ডাকেন এবং দোয়া করেন, আল্লাহ অবশ্যই সুন্দর দোয়াটি কবুল করবেন। আল্লাহ প্রার্থনা আল্লাহ তুমি কবুল করো আমাদের দোয়া। এইবার উনি বলছেন চার নম্বর ওসিয়ত, বাইয়া কুমা মুহাদাসাতুল উমুর, তোমরা যাবতীয় বেদাত থেকে কাজ থেকে দূরে থেকো, নতুন নতুন উদ্গত উদ্ভব ঘটানো বস্তু থেকে দিনের নামে দূরে থেকো। ফাইন্না কুল্লা মুহাদাসাতিন বেদাত, কারণ প্রত্যেকটা নতুন উদ্ভবকৃত বস্তুই হচ্ছে বেদাত। কুল্লা বেদাতিন দালালা, আর প্রত্যেক বেদাতই হচ্ছে পথভ্রষ্টতা। আল্লাহ রসুলের এবং সাহাবায়ে জামানায় যেটা দিন হিসাবে পরিচিত ছিল না, পরবর্তীকালে আপনি যতই দলিল আদালতে প্রমাণ করেন আপনার দিন হিসাবে গৃহীত হবে না। এই হলো সহজ সরল বাংলা কথা। ইসলাম পরিপূর্ণতা লাভ করেছে রসুলের আমলে না আমাদের আমলে? পরিপূর্ণ হওয়ার পরে কিছু ঢোকানো যাবে? এক গ্লাস পানি আপনি পান করুন, ওখানে এক ফোঁটা পানি দেন, যদি পানি থেকে যায় বুঝতে হবে এক ফোঁটা জায়গা খালি ছিল। আর যদি পানি ছিটকে পড়ে তাহলেই বুঝতে হবে ওটা পরিপূর্ণ ছিল। আপনারা স্বীকার করছেন কোরআনে বলা হয়েছে ইসলাম পরিপূর্ণতা লাভ করেছে আমার রসুলের জীবদ দশাতেই, এবং 130,000 মতান্তরে, 124,000 মতান্তরে, 144,000 এই লাখো মুসল্লির সামনে এই আয়াত নাযিল হয়েছে। এবং আল্লাহ রসুল সবাইকে বললেন, দেখ আল্লাহ শুনিয়ে দিলেন, শোনার পরে পরে আল্লাহ মাসাহাদ, আমি কি তোমাদের কাছে এই বাণী শুনিয়ে দিলাম? সবাই বললেন হ্যাঁ আপনি শুনিয়ে দিয়েছেন। জানেন আল্লাহ রসুলের ভাষণ, আজকে তো আমার ভাষণ আপনারা মাইকে প্রচার করছেন তাই না? সেদিন আল্লাহ রসুলের ভাষণ প্রচার করেছিল কে কে বলেন তো, লোকে বললেন না কেউ? আল্লাহ করেনি, আল্লাহ কি ভাষণ প্রচার করেন পাঠে দাঁড়াইছিল? সিরাত রসুল যারা পড়েছেন তারা টের পেয়েছেন, আল্লাহকে পড়বেন টের পেয়েছেন। ইসলামের দুশ্মন কে? সবচেয়ে বড় দুশ্মন উমাইয়া ইবনে খালাফ না? বিলালকে মারা নিছে, তারই ছেলে স্বয়ং আল্লাহ রসুলের পাশে দাঁড়িয়ে তার ভাষণ প্রচার করেছেন জনগণের সামনে, বলুন আলহামদুলিল্লাহ। এটাই হলো ইসলাম। যে আবু জাহাল আল্লাহ রসুলের মারার জন্য জীবন পাত করেছে, তারই ছেলে পরবর্তীকালে ইয়ারমুকের যুদ্ধে জীবন দিচ্ছে আর বলছে আজকে যদি মোহাম্মদ বেঁচে থাকতো তার দেখেছে তো তারই দুশ্মনের ছেলে ইকরামা আজকে তারই দিন বাঁচার জন্য হাসতে হাসতে জীবন দিচ্ছে শহীদ হয়ে গেল। এটাই হলো ইসলাম। মরলেই জাহান্নাম শুরু হয়ে যাবে, আমাকে বাঁচতে গেলে অবশ্যই পবিত্র কোরআন এবং সহিহ চলতে হবে, এর বাইরে বাঁচার কোন রাস্তা নাই। পবিত্র কোরআন এবং সহিহের বিরোধী আমল করে দুনিয়াতে বাহাবা পাওয়া যাবে, হাজারো মানুষ মিছিল করবে আপনার জন্য, লাখো মানুষ আপনাকে ভোট দিবে, কিন্তু আপনি জান্নাত পাবেন। জান্নাত বড় না বঙ্গভবন বড়? জান্নাতের জন্যই আমরা পাগল। কেন দরদের দরদ লাগে আপনাদের জন্য? কোন দায় পড়ে গেছে বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এখানে কেন আসবো? জাবেদুল ভাই ভালো খাওয়া দাওয়া চলবে? কেন দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াচ্ছে আমার সাথে আমার সাথীরা? আজকে আমি এখানে জমা খোদ্দা দিচ্ছি, আজকে বহু সাথী বাংলাদেশের বিভিন্ন প্রান্তে তারা ছড়িয়ে আছে দাওয়াত দিচ্ছে। কি কাজটা, কি উদ্দেশ্য, কি আমাদের একটাই, আল্লাহর একটা বান্দা, আদম সন্তান। কোন দল, কোন জাতি, কোন ভাষা, কোন বর্ণ নাই, প্রত্যেকেই আমরা আদমের সন্তান, ঠিক না? আদম আমাদের পিতা, হাওয়া আমাদের মাতা। হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, মুসলমান হোক, যেই হোক না কেন, সবাই এক আদম সন্তান। আমার একটা ভাই আমার জীবদ্দশায় আমার পাশে যদি তাকে আগুনে পুড়িয়ে কেউ মারতে চায়, আপনার দৃশ্যটা কি ভালো লাগবে? তাহলে মৃত্যুর আপনি নিশ্চিত বিশ্বাস করছেন যে এই লোকটা কোরআন হাদিস না মানলে অবশ্যই সে জাহান্নামে যাবে? এখন মনে মনে কল্পনা করুন তো, আপনার জীবন্ত ভাইকেরই পুরন্ত দেহটা যে মরে যাচ্ছে না, দুনিয়াতে পড়লে মরে যায়, রানা প্লাজায় মরে যায়নি, কিন্তু জাহান্নামে তো মরবে না তো, না ইয়ামুতু ওয়ালা ইয়াহইয়া, না মরবে না বেঁচে থাকবে, শাস্তি তাকে পেতেই হবে, এর চামড়া পুড়ে যাবে, নতুন চামড়া হবে। এইভাবে ঝিকির ঝিকির আজাব ভোগ করার দৃশ্য একবার মনের চোখ দিয়ে একবার কল্পনা করুন, আর আপনার ভাই প্রতিবেশী ভাইদের দিকে একবার দেখুন। একটা ভাইও যদি আপনার দিনের দাওয়াত শুনে আল্লাহর পথে ফিরে আসে, এটি কি আপনার সবচেয়ে বড় পাওয়া নয়? ওই মহব্বতে ওই দরদ নিয়ে বাংলার আনাচে কানতে ঘুরে বেড়াই আমরা, আর কোনো কারণ না ভাই। আমরা আপনাদেরকে বলেছি কখনো আপনারা আমাদের ভোট দিয়ে প্রধানমন্ত্রী বানান? কখনোই বলি না। আমাদের দাওয়াত বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রতি যেমন, বাংলাদেশের একজন সাধারণ শ্রমিকের প্রতি ঠিক তেমন। ঠিক, সবার কাছে একটাই দাওয়াত, আসুন পবিত্র কোরআন ও সৈয়দ চন্দ্রের জীবন করি। এই দাওয়াত যিনি যেখানে আছেন তিনি সেখানে পূরণ করবেন। ইমাম নববী বিশ্ব ইতিহাসের স্বনামধন্য মুহাদ্দিস, মুসলিম শরীফের এক সবচেয়ে নাম করা ভাষ্যকার, যেমন বুখারী শরীফের ভাষ্যকার নাম কি হাফেজ ইবনে হাজার, না ঠিক অমনি করে মুসলিম শরীফের ভাষ্যকার ইমাম নববী 45 বছরের জীবনে তিনি মারা গেছেন বিয়েও করার সুযোগ পান নাই। জাহের বাইবারাস বিখ্যাত আব্বাসীয় খলিফাদের পরবর্তীকালে যারা হলেন মামলুক সুলতানদের মধ্যে অন্যতম নাম করা হলেন জাহের বাইবারাস। মঙ্গল বাহিনী হামলা করেছে বাগদাদে, উনি তো আলমদের সবাই ডাকলেন আমি এখন এই তাতারদের হামলা থেকে বাঁচার জন্য জনগণের কাছে আর্থিক সহযোগিতা চাইতে পারি কিনা। সমস্ত আলেম বাদশার কথা মেনে নিলেন, হ্যাঁ আমরা আপনাকে অনুমতি দিলাম, যেহেতু বিদেশি সৈন্য আসতেছে ইসলামিক খেলাফত ধ্বংস করবে, সেহেতু আপনার টাকা পয়সা দরকার, আপনি চাইতে পারেন, তা আমরা বলতাম তাই না? কোন আপত্তি করার কোন কথা না, কারণ আপনাদের স্বার্থে তো আমরা টাকা চাচ্ছি না আমাদের কাছে। দেখো তো আপনাদের মধ্যে কোন আমার কোন আলেম আসতে কি বাকি আছে? দেখা গেল যে একজন আসেন নাই, তিনি কে? ইমাম নববী। তাকে ডেকে আনা হলো, কি ব্যাপার ইমাম নববী আপনি আসেননি কেন, কোন কারণ আপনাকে বাধা দিল? উনি বললেন আমাকে বাধা দিয়েছে একটা বিষয়, কি আমি শুনেছি আপনার বাড়িতে 100 মতো দাসী আছে, 200 মতো দাস আছে, আপনার চৌকি খাট বাড়িঘর সব মণিমুক্তা খচিত, এই ধরনের বিলাসিতায় যিনি বসবাস করেন তার এই সমস্ত সম্পদ আগে বিক্রি করে সেটা দিয়ে ওই ঠেকাতে হবে, জনগণের কাছ থেকে আলাদা খাজনা ট্যাক্স নেওয়া যাবে না। কারণ ইসলামের কোন নেতা এই ধরনের বিলাসিতায় বসবাস করতে পারে না। তখন সম্রাট জাহের বাইবেলের সামনে এই কথা বলা তো খেপে গেছে, বেরো তুমি এখানে এই শহর থেকে। তিনি বললেন আসসালামু আলাইকুম, যেহেতু আপনি আমির দেশের শাসক, আপনার কথা শুনলাম এবং মেনে নিলাম, চলে গেলেন। কিছুদিন পরে এই কথাটা দারুণভাবে ছড়িয়ে গেছে, চমক আলমদের সামনে, তো আলমদের কথা বলেনি, কিন্তু সম্রাট জাহের বাইবেলাদের হৃদয়ে ধাক্কা দিচ্ছে। এতগুলো আলমকে কথা বললো না, আর উনি একাই বললেন নিশ্চয়ই উনি হক পৌঁছ, ওনার কথাটা ঠিক আসলে তোমার বাড়িতে এগুলো বিলাসিতা আছে। তো উনি আবার তাকে ডাকালেন, বললেন না যতক্ষণ জাহের বাইবেরা ওই বিল্ডিং এ বসবাস করবে ততক্ষণ আমি আর দামেস্কে যাব না। উনি জানেন কিছুদিন পরে ও সম্রাট নিজেই মরে গেছে। যুগে যুগে আহলে আলমরা এমনি করে সাহসের সঙ্গে মোকাবেলা করেছে, ফলে সমস্ত সমাজ পরিবর্তন হয়ে গেছে একজনের কারণ। ইবনে তাইমিয়া একইভাবে ডেকেছিল, তিনি সাহসের সঙ্গে যে বলেছিলেন পরিষ্কার ভাবে, এই সমস্ত অন্যায় অবকরণ বন্ধ করো, আল্লাহর রহমত নাজিল হবে, রহমত আল্লাহর রহমতেই তুমি বিজয়ী হবে। সবাইকে শাস্তি দিয়েছিল, ইবনে তাইমিয়ার গায়ে হাত দেওয়ার সাহস হয়নি। বাজানের বাজান বলল এই লোকটার মধ্যে এমন একটা কঠিন দৃঢ়তা আমি দেখেছি, আমার হৃদয় ছেদ করে দিয়েছে, এত সাহস নিঃসন্দেহ নি হকপন্থী, অথবা আমি তার মরিদ হয়ে গেলাম, ওনাকে ডাকো, উনি যাই বলে তাই শুনব। কাছে আসলো, আপনি আমার জন্য দোয়া করুন। উনি দোয়া করলেন, দোয়া করার পর পরেই উনি জবাব অন্য ইচ্ছাকে তবাতিল্লা করলেন। উনি যখন বিদায় হলেন, 300 ঘোড়সওয়ার তাকে সাথে করে নিয়ে তার বাড়িতে রেখে আসলো। এই দৃশ্য দেখে বেদাতে আলমরা সবাই গেল খেপে, যে আমাদের কোনো মূল্য দিল না, এই আমি ইবনে তাইমির এত মূল্য হয়ে গেল, যা হওয়ার তাই হলো। আবার কামখানা দিয়ে দিয়ে গড়ে একবার নয় 8 জেল খাটেছে ওনাকে, অবশেষে ওনার মৃত্যুই হয়েছে জেলখানাতে। অবস্থাটা বুঝতে পারছে, যেন লিখতে না পারে, ওনার লেখার ভয় সবাই করে, লেখাটা চিরদিন থাকে। শুধু ওনার ফতোয়া বইটা আমার কাছে আছে 37 খণ্ড, আমার আলমারির ওয়ার্ডে ধরে গেল ওনার ফতোয়া বইটি, একটা আছে একটা খণ্ডের পৃষ্ঠার সঙ্গে 718 পৃষ্ঠা, ওর 37 খণ্ডের কত পৃষ্ঠা বোঝেন। এই জন্য এই মানুষটা ভয় করতো, এই লেখনের জন্য ভয় করে কানি, শেষকালে জেলখানায় কাগজ কলম লিখে নিল, কেড়ে নিল, যেন লিখতে দেওয়া হবে না, আলমরা সব বলে ও লিখে গেলে সর্বনাশ হয়ে যাবে, শেষকালে কিছুই পায় না। শেষে ওই চৌকা যারা থাকে কয়লা নিল, যে কয়লা তো আমার দেওয়ালে লিখে যাই আসলে সব কথাগুলো, সে দেখা গেল দেওয়াল সব কালো হয়ে গেছে, সর্বনাশ, এই দেয়ালে লিখছে কয়লা কেড়ে নিল, শেষে কি করবে। ছোট ভাই ছিল সাথে, বিয়ে সাহায্য করে নেই, ছোট ভাই ছিল সঙ্গে, এই সব দুই ভাই হাফেজ তো সব করোনা হাফেজ, আমার কোরআন পড়ে জীবনকে কোরআন পড়তে হবে, আল্লাহ আমাদের দুনিয়াতে উঠে যায়। সব শেষে 27 পাড়ায় গিয়ে সুরে কামার পড়তে পড়তে আল্লাহ তাদেরকে মৃত্যুদান করলেন জেলখানাতেই। লাশ বেরিয়ে গেল, এইবার সম্রাট দৌড়েছে লাশের পরে ঝাঁপি পড়ে চুমু খাচ্ছে, বলছে হে এমনি তাইমিয়া তোমার জীবন দশা তোমাকে আমি চিনতে পারিনি, আমাকে তুমি ক্ষমা করে দাও। সারা জীবন নির্যাতিত হয়, মৃত্যুর পরে হাজার হাজার মানুষ তাদের অনুসারে হয়ে যায়, এরকম জীবন দেখেছিল ইবনে হাম্বলের। আহমদ ইবনে হাম্বল 28 জেল খাটলেন, বেরিয়ে আসলেন, খলিফা মুতাসিম বিল্লাহর সঙ্গে একটা মশলা দ্বন্দ্ব হলো, ওনার সঙ্গে মুতাজিল মজহাবের লোক, তখন সরকার ছিল মুতাজিল মজহাবের লোক, তিনি বললেন কোরআন মখলুক সৃষ্ট, এটা আল্লাহ ডাইরেক্ট কোন কালাম নয়, সমস্ত আলেমরা একমত। উনি বললেন অসম্ভব, আল্লাহ নিজে যেমন গায়ের মখলুক ঠিক তার কালামও ঠিক তেমনি গায়ের মখলুক, এটা তার সরাসরি কালাম, একটা লোকটা হরফ মানুষের নয়, সম্পূর্ণটাই আল্লাহ, ঠিক বলে নি। এই জন্য জাল্লাদ দিয়ে মেরে হয়নি, মুতাসিম বিল্লাহ নিজ হাতে তাকে পিটাইছে, মারতে মারতে এক পর্যায়ে জামা ছিঁড়ে গেছে, পাঁচবার ব্যান্ড হঠাৎ ছিঁড়ে গেছে, সতর আলগে যাওয়ার সম্ভাবনা, ঠিক সেই সময় দুটো অদৃশ্য হাত এসে তাকে চেপে ধরলে। এই দৃশ্য স্বয়ং খলিফা নিজে দেখলেন, ভয়ে আটকে উঠে লাঠি ফেলে দিয়ে বেত ফেলে দিয়ে দুই হাত করজোড়ে নিবেদন করে বলছে হে ইমাম আমাকে ক্ষমা করুন, আমি যা দেখেছি কেউ তা দেখেনি, যে পাপ আমি করেছি আর এ পাপ করবো না, আমি আমাকে ক্ষমা করুন। এই হলেন মুতাযিলা মিল্লাহ বিখ্যাত খলিফা। একটা মজহাবে পরিণত করার কারণে উনি মুতাযিলা মজহাবের লোক, তিনি আহলে হাদিসের লোক, মানবে নাকি? দলীয় কোন সরকার যেমন বিরোধী দলকে বরদাস্ত করে না, ওরকম দলীয় কোন ইসলামপন্থী ক্ষমতা গেলে বাইরে কারো কথা বরদাস্ত করবে না। দলীয় জিনিসটা খুবই নোংরা জিনিস, কারণ দেশটা একটা দলের না, দেশ তো সবাই, কিন্তু ক্ষমতা গেলে মানুষ ভুলে যায়। এটা আজকে নতুন নয়, যুগ যুগ ধরে এগুলো চলে আসতেছে। 10 লক্ষ হাদিসের হাফেজ ইমাম আহমদ হাম্বল পর্যন্ত রেহাই পায়নি এই অত্যাচারী সরকার হাত থেকে। ইবনে তাইমিয়া রেহাই পান নাই, ইমাম নববী রেহাই পান নাই, আপনি পাবেন নাকি? যদি আশা করেন বড় আলেম হবার হকপন্থী হবো, এর মনে সারা জীবন আরামে থাকবো, তাহলে বুঝতে পারবো আপনি হকপন্থী নন, আপনি আসলে হক বিরোধী লোক। হক বিরোধী না হলে খাতির তো সবার সঙ্গে হবে না, হকপন্থী কখনোই কার সঙ্গে মিশতে পারবে না, সে গোলালো হবে না কখন। সোজা বলিয়া ভাই, গোলালো সব তরকারিতে খাওয়া যায়, কিন্তু হকপন্থীকে সব জায়গায় লাগানো যায় না। তাহলে এই এই হাদিসের কটা জিনিস আসলো, প্রথম হলো এই, তোমরা তোমাদের শাসকদের আনুগত্য গৌরবে যদি সে নাককাটা গোলামও হয়, অন্য হাদিসে এসে বুখারী মুসলিমে, যদি সে তোমাকে অত্যাচার করে পিঠে চামড়াও তুলে নেয়, তথাপি সরকারের বিরুদ্ধে লড়াই করো না। এই হাদিস কিন্তু আমার মানি না, যখন যিনি সরকারে যায় আমাদের ফরজ ইবাদত হলো ওই সরকারের বিরুদ্ধে বক্তৃতা করা এবং তার যত গালি গালা তার গিবত্তম করা, তাই না? এটা বাংলাদেশে ইবাদত হয়ে গেছে, এটা না করলে তার মনে ভালো লাগে না, লোকের শুনতে তো ভালোবাসে। অথচ এই হাদিসগুলো আছে, শাসক যেই হোক তোমরা তার আনুগত্য করো, তাহলে কিন্তু সে একটু শান্তির সঙ্গে দেশ চালাতে পারে। তার তো কোনো মানুষ কি ফেরেশতা নাকি? যাকে পাল্টা দিবেন সেও কি ফেরেশতা হবে নাকি? যে আছে তারা শান্তির সঙ্গে কাজ করে দিলে তো কিছু কাজ করতে পারে, সে ভালো করবে মন্দও করবে, শুধু তো ভালো করবে না। হ্যাঁ, আপনারা জনগণ আছেন, ভালোবাইকেরা আছেন, তাকে উপদেশ দেন, সে উপদেশ মানতেও পারে, মানলে সে দেখি পাবে, না মানলে সে গুণগার হবে। আমরা আমাদের দায়িত্ব পালন করলাম, আমরা তো নাকি পাবো। এই জন্য আহলাদেশ আন্দোলন বাংলাদেশের রাজনৈতিক নীতি এটাই, আপনার খেয়াল করে দেখছেন, আমরা কিন্তু হক কথা বলি, কিন্তু বিদ্রোহ করে মিছিল মিটিং ককটেল ফাটানো এই যাগুলো কিন্তু আজকাল যেগুলো হয় এইসব ধারে কাছে কিন্তু আমরা না। আপনারা দেখেন না, আমি তিন বছর ছয় মাস স্বাধীন কারাগার ছিলাম না, আমি যেখানে বসবাস করি আমার মার্কাজের মাঝখান দিয়ে হাইওয়ে, এক পাশ পশ্চিম প্রান্ত দিয়ে একটা আর দক্ষিণ প্রান্ত দিয়ে একটা, দুটা রোড ঢাকায় আসা যায়। অথচ আমাদের ছেলেরা কখনোই একটা মানববন্ধন করেনি, একটা রাস্তা বন্ধ করেনি, একটা ধর্মঘট করেনি, একটা গাড়িতে একটা ইজমা, কারণ এটাই আমাদের নীতি। আমরা বলতে পারি যে সরকার এটা ভুল হচ্ছে, এই বেশি কিছু বলে ক্ষমতা কি আমাদের আছে? কারণ টাকা তো আল্লাহকে কই ভিত দেওয়া লাগবে, আমরা মনে করে দিতে পারি হে সরকার সাবধান হও, তোমাকে আল্লাহ কাছে কই ভিত দিতে আমাদের চাইতে বেশি, ঠিক না? 16 কোটি মানুষের দায়িত্ব তোমার, অর্থাৎ তোমাকে হিসাব করে বা ফেলতে হবে। আমি তো ছোট মানুষ, আমার দায়িত্ব কম, আমার পাকড়াও কম, আপনার দায়িত্ব বেশি, আপনার পাকড়াও বেশি। অর্থাৎ সবার প্রতি আমাদের আহ্বান, আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন করি। যারা ব্যবসায়ী আছেন তাদের প্রতি আমাদের আহ্বান, দয়া করে ব্যবসায় ফাঁকি দিবেন না, ফরমালিন মিশাবেন না, বিষ মাখানো খাদ্য জনগণকে খাওয়াবেন না, এবং সুদি কারবার থেকে তওবা করুন, কারণ সুদখোর কোশ্চেন করে জান্নাত পাবেন। আপনি প্রতি বছর 3 বারকে ওমরা করেন, 1 বারকে হজ করেন, কিছু কাজে লাগবে যদি সুদ করে টাকা আপনার পেটের মধ্যে থাকে। কারণ কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লা ইয়াদখুলু জান্নাতা জাসাদুন হুজ্জা বিল হারাম, ওই দেহ কখনোই জান্নাতে প্রবেশ করবে না যে দেহ হারাম খাদ্য দ্বারা পুষ্ট হয়েছে। একটা আদেশ তো যথেষ্ট নয়, আর কিছু তো লাগে না। ঠিক অন্য যারা ব্যবসা করছেন তাদের সঙ্গে ছোট্ট একটা হাদিস মনে রাখেন, কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান গাসানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি প্রতারণা করলো জনগণের সাথে খরিদ্দারদের সাথে, সে মুসলমান দলভুক্ত নয়। আর কিছু লাগে? আর এইটু যদি কারো ইমান থাকে তার জন্য কোনো র্যাব পুলিশ লাগবে না, সে নিজের ইমানের কারণেই সে ফরমালিন মিশাবে না। কারণ মানুষ সরকার দেখছে না, পুলিশ দেখছে না, র্যাব দেখছে না, আল্লাহ দেখছে না, আল্লাহর ভয়ে সে কিন্তু ঠিক থাকবে। আর এই কারণে যখন কয়লুলের মুতাফিফিন আয়াত নাজিল হলো, মদিনার লোকেরা দারুণ ওজনে কম বেশি করত, ওদের একটা লকব হয়ে গেছিল ওজনে কম বেশি এত বেশি করত মদিনার মার্কেটে। আগে আল্লাহ রাসূল যখন মদিনা হিজরত করলেন, হিজরত করতে যাওয়ার পথে এই সুরার অর্ধেক নাজিল হয়, যাওয়ার পরে বাকি অর্ধেক নাজিল হয়। এগুলো আপনাদের তফসীর কোরআন সুরা 30 নম্বর পারাটা পড়ে দেখবেন, ডিটেইলস পাবেন সেখানে। ওয়াইলুল মুতাফফিফিন, ধ্বংস হলো ওজনে কম বেশি যারা যায় তাদের জন্য। আল্লাহ যাক্তারু আলা নাসি আস্তাগফুন, যারা যখন মানুষকে দেয়, মানুষের কাছ থেকে নেয়, পুরো ঘুরে নেয়, যখন দেয় কম করে দেয়। এই আয়াত নাযিল হওয়ার পরে মদিনা মাসে এমন তওবা করলো আজ পর্যন্ত মদিনার লোকেরা ওজন আর কম বেশি করে। এই আয়াত বাংলার মানুষ সবসময় পড়ে, তাই না? আপনারা কি করেন? মাসে আর গোসাতে কম হতেই হবে, এগুলো ফরক, অন্যগুলো যাই হোক এটা নকল টোলা হবে। এই আয়াত শুধু মদিনার জন্য আর নাজিল হয়নি, মদিনার লোকেরা যদি এখনো সেটা মেনে চলতে পারে 1400 বছর ধরে, আমরা কেন পারি না? কোরআন এবং হাদিসের রাস্তাটা হলো সিরাত মুস্তাকিমের রাস্তা। আল্লাহ বলেছেন ওয়ান হাজা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ, এটাই হচ্ছে সিরাত মুস্তাকিম। আল্লাহর পথের বাইরে কোন সিরাত মুস্তাকিম হতে পারে না। এরপর আপনাদের অনেক প্রশ্ন থাকবে, আমাদের প্রশ্ন ছিল, এখন অবশ্য নাই, যে কেন আলেমদের মধ্যে এত ইখতিলাফ? মনে করেন এরকম জবাব নেই মনে করেন নাকি? এর জবাব আছে, আসেন মগরিবের পরে বলতে, এখন বলা হবে না, খুতবা হিসাব করে কথা বলতে হবে, তাই না? সময় তো কম। ইখতিলাফ মানুষের একেবারে রক্তে বংশে বেশি আছে, প্রতিটি ক্ষেত্রেই ইখতিলাফ মানুষ করবেই। আল্লাহ বলছেন বলে যা লেখা খুলেকু, ইখতিলাফ করার জন্য আমি মানুষকে সৃষ্টি করেছি, ইল্লা আমার রাহিমার রব্ব, তো যাকে উপরে আল্লাহ রহম করেছেন সেই ব্যক্তি ছাড়া এই মতভেদ থেকে বাঁচতে পারে না। সূরা হুদ 112 নম্বর আয়াত পড়লেন। তো আপনারা ইল্লামার রাহেমের মধ্যে হবেন না ইখতিলাফের মধ্যে যাবেন, সে আপনার হিসাব করে নিয়ে। তো ইখতিলাফ নিয়ে সারা জীবন থাকেন, লড়াই ফাসাদ বাহাস মুনাজারা এই করতে থাকেন, এই করতে করতে হালাক হয়ে যাবেন, ইখতিলাফ শেষ হবে। ইল্লামার রাহেমার রব্ব যদি হতে হয় তাহলে আপনাকে অবশ্যই সব কিছু বাদ দিয়ে ওই সহিহ হাদিসের কাছেই আসতে হবে। আর এই কথাই চার ইমামের প্রত্যেকেই মৃত্যুর সময় বলে গেছে। আমরা তাদের নামে দলগলি করি বটে, আর তারা কিন্তু দলের ঊর্ধ্বে ছিলেন। ইমামের আজম ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ পরিষ্কার ভাষা বলে গিয়েছেন, এজা সাখান হাদিস ও ফাহু মাযহাবি, বলেন তো আমার সাথে, এজা সাখান হাদিস ও ফাহু মাযহাবি, মাত্র 4টি শব্দ। যখন তোমরা সহি হাদিস পাবে মনে রাখো আমার মাযহাব কোনটা, কি চমৎকার কথা, কি চমৎকার, একটি চমৎকার কথা হতেই পারে না। এই মানুষটাকে নিয়ে আমরা দৌড়াদৌড়ি করছি। ইমাম মালিক বিন আনাস ইমাম দারুল হিজরা মসজিদে নববীর পাশ দিয়ে যাচ্ছেন, আল্লাহ রসুলের কবর দিকে ইঙ্গিত করে বলছেন, ওমা মিন আহাদিন ইল্লা ওয়া মাখুজ মিন কালামিয়া মারদুদুন আলাইহি ইল্লা সাহিব হাদাল কবর, পৃথিবীতে এমন কোন মানুষ জন্ম হয়নি যার প্রতিটি কথাই গ্রহণযোগ্য এবং প্রতিটি কথাই বর্জনযোগ্য। এই কবরবাসী এই ব্যক্তি ছাড়া তিনি কে? কারণ তার সম্পর্কে আল্লাহ বলেছেন, ওমা আতাকুম রাসূলু ফাখুজুহু ওমা নাহাকুম আনহু ফানতাহু, আমার রসুল যা বলেছেন তা গ্রহণ করো, তা নিষেধ করেছেন তা বর্জন করো। এই একটা মানুষ ছাড়া আর কোন মানুষ নেই যার সব কথা গ্রহণযোগ্য, যার সব কথা বর্জনযোগ্য। অতএব হে মানুষ, তোমার এই মানুষটার কথা শুনে নি। ইমাম মালিকের নামে কি মজাব করা যাবে? আসেন ইমাম শাহাবি রহমতুল্লাহ কথা, বয়সে যে বলছি প্রথমে বয়সের দিক দিয়ে ইমাম আবু হানিফা জন্ম 80 হিজরিতে, মৃত্যু 150 হিজরিতে। এরপরে ইমাম মালিক জন্ম 93 হিজরিতে, মৃত্যু 179 হিজরিতে। এরপরে ইমাম শাফি, ইমাম আবু হানিফা যে বছর মারা গেলেন সেই বছর ইমাম শাফির জন্ম। অনেকে মনে করে স্যার ইমাম একসাথে বসে পড়ে মিটিং ছিনি করে স্যার মজার খরচ করে দিয়ে ফেলে, অনেকে ভাবে চাই আসলে তাই কেউ কেউ দেখেনি। ইমাম মালিক ইমাম আবু হানিফার জন্ম কুফাতে, ইমাম শাফির জন্ম ফিলিস্তিনের গাজাতে, ইমাম মালিকের জন্ম মদিনাতে, ইমাম আহমদ বিন হাম্বলের জন্ম বাগদাদে, কে কোথাকার মানুষ? কথা হচ্ছে না তো উনি কি বললেন, উনি 10 লক্ষ হাদিসের হাফেজ। হাদিসের দিক দিয়ে চিন্তা করলে ইমাম আহমদের উপরে কোনো মহাদিস নাই, কোন ইমাম নাই। উনি বলছেন ওলা তাকাল্লিদ না, শাফি বলছেন না, ইমাম শাফি উনি বলছেন দেখো, এজা রাআইতুম কালাম ইউখালিফু কালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাদরুহু বিকালামি আলাল হায়াত, হে মানুষ যখন আমার অর্থাৎ আমি ইমাম শাফি আমার কোন কথা তোমরা আল্লাহ রসুলের কথার বিপরীত দেখবে, আমার কথাটা দেওয়ালে ছড়িয়ে বেরিয়ে দেবে। আর কি বলবে, রাত্রি বলার আছে? এবার আসলে 4 নম্বরে বয়সের দিক দিয়ে বলছি, ইমাম শাফির ছাত্র কিন্তু ইমাম আহমদ বিন হাম্বল, এমন ওস্তাদ শিষ্য আমি মানে বলতে এত ভালো লাগছে, সমাধি তাকে বলতে পারছি না, এমন এমন ঘটনা তো জীবনে আসে শুনলে আশ্চর্য হয়ে যায়। তো ওস্তাদ কোন তুমি আমার সাহাবি, এ আহমদ আমি তোর ওস্তাদ হতে পারি, হাদিসের দিক দিয়ে তুমি আমার ওস্তাদ। কি চমৎকার ছাত্র শিষ্যের সম্পর্ক। আমি যদি কোনো কথা হাদিসের বিরুদ্ধে বলি ফেলি ভুল করে, তুমি আমাকে ঠিক করে দিও। আজকাল কেউ ওস্তাদরা বলবে নাকি? এই ইমাম আহমদ বলছেন, লা তুকাল্লিদনি ওয়ালা তুকাল্লিদন মালিকান ওয়ালাল আউযাঈয়া বাল খুযু মিন হাইসু আখাযু মিন আল কিতাব ওয়াস সুন্নাহ। তোমরা আমার তকলিদ করো না, তোমরা ইমাম মালিকের তকলিদ করো না, ইমাম আউযাঈর তকলিদ করো না, বরং তোমরা ওই মূল উৎস থেকে দলিল গ্রহণ করো যেখান থেকে তারা দলিল গ্রহণ করেছেন, মিন আল কিতাব ওয়াস সুন্নাহ, কোরআন এবং সুন্নাহ থেকে। কথা শেষ। চারজন ইমামের নামে আমরা দল করে তো খুশি, এই আমি অমুক ইমামের দল, আমি অমুক ইমামের দল। যদি তারা বেঁচে থাকতেন, ইমাম শাহরানি বলেছেন লাউ আশা আবু হানিফা যদি আবু হানিফা বেঁচে থাকতেন আজকে, লা তারাকা কুল্লা কিয়াসিন মা কাসাহু, সমস্ত কিয়াস তিনি বাদ দিতেন যেগুলো তিনি করেছেন জীবনে, কারণ তার সামনে হাদিসগুলি একত্রে জমা করা হয় নাই, সব হাদিস তিনি জানতেন না, কোন ইমামই সব হাদিস জানতেন না। কারণ কি? তাদের সামনে হাদিস জমা হওয়া লাগবে তো, এক একজন রাবি এক এক দেশে বসবাস করে। এখন আমাদের সামনে পরিষ্কার হয়ে গেছে ইমাম বুখারি, ইমাম মুসলিম, এই যে ছয়জন মহাদ্দেস বিখ্যাত আর মহাদ্দেস আছেন, এরা যে কষ্ট করে হাদিস সহিগুলি এক জায়গায় জমা করে দিয়ে গেছেন, এখন আমার সামনে সব পরিষ্কার। আমি কি এখন দলাদলি করবো না হাদিস দেবো? কারণ প্রত্যেকে আমাদের নির্দেশ দিয়ে গেছেন, সাক্ষাৎ হাদিস বহু মজহাবি, সহি হাদিস পেলে বন্ধুদেরকে ওঠি আমার মজহাব, সহি হাদিস পেয়ে গেছি আমি আমার সামনে, এখন কেন আমি ব্যক্তি নিয়ে দলাদলি করব? এখন তো আমি রসুলের দল মোহাম্মদই হব, কেন হাদিস তো আমার সামনে। এইখানে গিয়ে আমাদের হলে সমস্যা, আর কোন সমস্যা নেই। এই কারণে আমাদের মধ্যে এত বিভেদ, বিভেদ মনে করলে বিভেদ নিলে আসলে মুসলমানের কোন বিভেদ না, এগুলো সেরে হিংসা, জিদ, হঠকারিতা, অহংকার ইত্যাদি কারণে, এগুলো মনের একটা রোগের নাম, ষড়লিপ্য আছে না প্রত্যেকটা রোগ, এই রোগেই কিন্তু আমরা মরেছি। এই রোগ থেকে যদি মুক্ত হয়ে ফ্রেশ আপনি হাদিস কোরআন দেখবেন ঘরে বসে সব পেয়ে যাবেন। এমনকি এখন তো আমাদের ছেলেদের সামনে ল্যাপটপ হয়েছে, তাই না? ল্যাপটপ যে আল মাকতাবুস শামিলা আছে 65,000 কিতাব আসার মধ্যে, খালি বোতাম টিপলেই সহি না জয়ী বলে দেবে আপনাকে। তাহলে এখন ইসলাম পালন করা সহজ হয়ে গেল না? এই সহজ লভ্য জিনিসের পরও যদি আপনি জিদ করেন, হঠকারিতা করেন, তা আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করছে আমার কাছে বলার আছে? কার উপরে কোন জুলুম? আমা আলাইনা ইল্লাল বালা, আমাদের দায়িত্ব মানুষকে সেটা পৌঁছে দেওয়া। অতএব হে জনগণ, আপনারা পবিত্র কোরআন এবং সহি হাদিসের জন্য যতদূর সম্ভব চেষ্টা করবেন নিজে নিজে, এরপর আলমদেরকে জিজ্ঞেস করবো না, সময় নিজে পাওয়া যায় না। ফার্স্ট আলু আহলাদ বিক্রিম কুতুল্লাহ তালাম, তোমরা আলমদেরকে জিজ্ঞেস করো যদি তোমরা না জানো। দল মত নির্বিশেষে যে কোনো যোগ্য আলমকে আপনি জিজ্ঞেস করবেন, কোন একজন ব্যক্তির কাছে অবশ্য নেত্রী হয়ে বেঁধে থাকবেন এটা নয়, প্রত্যেকটা মানুষের ভুল হতে পারে। সেই হিসেবে নিজের পরকালের মুক্তির জন্য সাধ্যমতো আপনি চেষ্টা করবেন কোথায় সহি হাদিস পাওয়া যায় পেলে আমল করবেন। এটি হলো আহলে হাদিস আন্দোলন। আর এটা করতে গেলে ভাই যারা এটা মানতে চান না তারা আমাদের শত্রু হয়ে যায়। যদি শত্রু হয়ে কিছু করার নেই, আমার রসুল তো কোরাইশদের বিরুদ্ধে কোনো খারাপ কথা বলার নেই, উনি বলেছেন তোমরা ছিলে ইব্রাহিমের দিনের উপরে, তাই না? তোমরা সেই দিনই ফিরে যাও, তুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো তাহলে তোমরা মুক্তি পাবে। এই পুতুল পূজা করো কেন? ওদের রাগ তো ওখানেই হলো, আমরা পুতুল পূজাও করবো লা ইলাহা ইল্লাল্লাহ বলবো, তা হবে নাকি? তা তুমি মুসলমানও বলবো হাদিস কোরআন মানবো না, কেমন করে হবে? রাহালে সে বলে খালি হাদিস কোরআন মানতে হবে, সব বাদ দিতে হবে, কেমন মানবে? এইখানে হলো সংঘাত আর দ্বন্দ্বের মূল কারণ। আমি সবাইকে আহ্বান জানাচ্ছি চারদিন থেকে মুখ ফিরে চলে আসুন এক জায়গায়, রুজু ইলাল কিতাবে আস-সুন্নাত সহিহা, তুবু ইলাল্লাহ জামিআন আইহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন, সূরা নূর 31 নম্বর আয়াত। তোমরা ফিরে এসো সবাই আল্লাহর দিকে সকলে মিলিতভাবে, তাহলেই তোমরা সফল কাম হবে। আল্লাহর এই আহ্বান কি আপনাদের কাছে ভালো লাগে না? ফিরে আসুন সবাই আল্লাহর পথে, আল্লাহর পথ আছে কোরআন এবং সহি হাদিসের মধ্যে। আল্লাহ পাক আমাদের সবাইকে পবিত্র কোরআন ও সহি হাদিস আলোকে জীবন গড়ার তৌফিক দান। সিরাত মুস্তাকিম এখানেই রয়েছে, খুঁজে নেওয়ার জন্য সাধ্যমতো আমরা যেন সবাই চেষ্টা করি, সেই আহ্বান আপনাদের কাছে রেখে আজকের খুতবা শেষ করছি। আকুলু কওলি হাযা, আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাআলিল মুসলিমিন।